Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira. Amma ba'd. أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله تعالى في آيات أخرى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله رب العالمين جابت قرشان سجي الله رب العالمين جاكي چان شماني تو قرن دين دنيا الكتري আর যাকে চান লাঞ্ছিত অবদস্থ করেন, যে ব্যক্তি দুনিয়ামুখী হয়ে যায় তাকে দুনিয়া দেন, কিন্তু দিন থেকে পরকালে নিয়ামত থেকে চিরস্থায়ী জগতের শান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করেন। তবে যারা দিনকে আঁকড়ে ধরে এবং আখেরাতমুখী হয়, পরকালের স্থায়ী জগতের জন্য সচেতন থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বঞ্চিত করেন না। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত, যে যার আখিরাত সুন্দর এবং তার সাথে সাথে দুনিয়াতেও আল্লাহ চলার মতো মানসিক শান্তি দিয়েছেন, যে মানসিক শান্তি হচ্ছে বড় শান্তি। ঈমানের অবস্থায় সৎ জীবন যাপন, এটি হচ্ছে বড় শান্তির জীবন। আজকে হাদিসেরই দর্স করব, তবে হাদিসের ধারাবাহিক যে আলোচনা আমাদের জবাইর পর্ব চলছে সেটা আজকে স্থগিত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহগুলিতে আবার পুরো করব যে বাকি হাদিসগুলি রয়েছে। আজকে শহীদ সম্পর্কে আলোচনা করব, শাহাদাত বরণ করা, শহীদ কাকে বলে, শহীদ কত প্রকার এবং কারা শহীদ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের কথা কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে বর্ণনা করেছেন। আয়াতগুলি সংক্ষেপে একটু বলি, তারপরে কয়েকটি হাদিস শহীদদের সম্পর্কে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আপনাদের সামনে সংক্ষিপ্ত ব্যাখ্যা করে শোনাব। সূরা বাকারা আয়াত নম্বর 54 তে শহীদদের সম্পর্কে আল্লাহ প্রশংসা করে বলেছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 169 আল্লাহ তাদের প্রশংসা করে বলেছেন। প্রথম আয়াত সূরা বাকারার, ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহ, তোমরা বলিও না ওই সব লোকদের সম্পর্কে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়। আল্লাহর রাস্তায় যাদের, যারা কাফেরদের হাতে, জালেমদের হাতে মারা যায়, তাদেরকে আমওয়াত, মৃত বলিও না। অর্থাৎ তারা তোমাদের মতো মৃত না, তারা মৃত, অবশ্যই দুনিয়ার যে হায়াত ছিল সেটা শেষ হয়েছে, সেটা উপলব্ধি করছে, দুনিয়ার হায়াত নেই। মানুষ যদি দুনিয়ার হায়াতই থাকত, আমাদের মতো জীবিত থাকতো, তাহলে তাকে দাফনও করা যেত না, যাই ছিল না। হ্যাঁ, তো যখন দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়ে গেছে, রুহের জগতে চলে গেছে, তখন তারা মৃত, কিন্তু তাদেরকে ওই রকম মৃত বলিও না যেরকম মৃত সাধারণ মানুষের মৃত্যুতে মৃত বলা হয়, বল আহিয়াউন, বরং তারা জীবিত, হাইয়ুনের বহুবচন, বরং তারা জীবিত। কিন্তু জীবন আবার বিভিন্ন রকমের রয়েছে, কিছু জীবন আছে যেগুলি উপলব্ধি করি আমরা, বুঝতে পারি, আমাদের একটা ধারণা আছে ওই জীবন সম্পর্কে, যেমন এই পার্থিব জীবন যেটা এখন আমরা চলাফেরা করছি, আমাদের জীবন সম্পর্কে একটা ধারণা আছে যে আমাদের প্রাণ আছে। প্রাণ আছে তার মানে হচ্ছে যে আমরা কথা বলছি, চলাফেরা করছি, কাজকর্ম করছি, ভালো মানুষ ভালো কাজ করছে, মন্দরা মন্দ কাজ করছে, স্বাধীনভাবে চলাফেরা করছে, এটা হচ্ছে পার্থিব হায়াত, এটা একটা হায়াতের স্তর, এটা উপলব্ধি করতে পারছেন। এর আগে মাতৃগর্ভের হায়াত ছিল, কেন হায়াত হয়েছে, 120 দিন যেদিন হয়েছে মাতৃগর্ভ সেদিন থেকে হায়াত এসেছে, প্রাণ এসছে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে মায়ের গর্ভে সবাই আমরা থেকেছি সেখানে একটা হায়াত ছিল, কিন্তু সে হায়াতটা কি দুনিয়ার হায়াতের মতো এখনকার মতো না। এখন একটা বস্তাতে যদি আপনাকে প্যাকিং করে দেয় হয়তো কিছুক্ষণ পরে মরে যাবে, কিন্তু আপনি মায়ের পেটে সুবহানাল্লাহ এই জরায়ুতে রহমে 9 মাস 10 মাস থেকেছেন, কত সুস্থ থেকেছে। হ্যাঁ, আর সেখানে খাবার সাপ্লাই হতে থেকেছে আল্লাহর পক্ষ থেকে। এই দুটো হচ্ছে দুনিয়াবী হায়াত মাতৃগর্ভে, তারপরে পৃথিবীতে, আর তারপরে হচ্ছে বারজাখী হায়াত, মত থেকে শুরু করে বিচার দিবস হাসরের মাঠে হাজির হওয়া পর্যন্ত, কবরে, কবর থেকে পুনরুত্থান পর্যন্ত এই হায়াত, এটা হচ্ছে বারজাখী জীবন, পারলৌকিক জীবন, তার ধরন আলাদা। মানুষ মৃত দেহ কবরে, রূহ হচ্ছে তা আত্মা জগতে এলিনে অথবা সিজিনে, এই হচ্ছে হায়াত। এই হায়াত সম্পর্কে আমাদের কতটা ধারণা আছে, যতটা কোরআনে হাদিসে জানছি, ওর বেশি তো বলার ক্ষমতাও নেই আর বলার অধিকারও নেই, তাই না? আর কিছু জানাও নেই, হ্যাঁ, বোধ শক্তিও নেই আমাদের, হ্যাঁ, ওই সম্পর্কে আমাদের কোন চেতনা নেই যে আমরা সে সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবো। সেই জন্য আল্লাহ বলছেন তারা জীবিত আছে শাহাদাত বরণের পরে, আল্লাহ রাস্তায় নিহত হওয়ার পরে, কিন্তু কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে না, তোমাদের শৌর নেই, শৌর মানে চেতনা, শৌর মানে অনুভূতি, হ্যাঁ, অনুভূত না, সেটা অনুভব করতে পারবে না যে তারা শহীদরা মৌতের পরে বা দুনিয়া থেকে তাদের ইন্তেকাল হয়ে গেল, পার্থিব জীবন শেষ, এর পরে তাদের যে হায়াত রয়েছে কি ধরনের, হ্যাঁ, সেটা কেমন অবস্থা, কেমন থাকি, বোঝা যাবে না। বাস একটি হাদিস এই মর্মে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে আরওয়াহু শোহাদা, শহীদদের রোগগুলি কি করা হয়, সবুজ পাখির ভিতরে দিয়ে দেওয়া হয়, আর তারপর সেই পাখিগুলি জান্নাতের গাছের ডালে ডালে উড়ে বেড়ে আমোদ ফুর্তি করে, এটাও বোঝা মুশকিল, তাই না? কিন্তু এতটুকু আমরা জানতে পারলাম, তাই না? এই হচ্ছে হায়াত, এ হচ্ছে বারজাখী শহীদদের হায়াত, যেটাকে এখানে আহিয়া ও তারা জীবিত বলা হয়েছে। কিন্তু আমাদের মতো জীবিত, আমাদের মতো কথা বলতে পারে যে শহীদ হয়ে গেছে, খোঁজ খবর রাখেছিল মেয়ের পরিবারের, হ্যাঁ, দুনিয়া কি হচ্ছে না হচ্ছে, কোন খোঁজ খবর রাখেন। সূরা আলে ইমরানের কাছাকাছি আয়াত, এই অর্থের কাছাকাছি আয়াত 169 নম্বর বললাম, আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, ওখানে ছিল ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, এখানে এসে তোমরা ধারণা করিও না, ওদের সম্পর্কে যাদের কি আল্লাহর রাস্তায় মেরে দেওয়া হয়েছে, আল্লাহর রাস্তায় গিয়েছিল, কাফেররা মেরে দিয়েছিল, কুতিলু ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা ধারণা করিও না, কি ধারণা করিও না, আমওয়াতান, যে তারা মৃত, বাল আহিয়া, বরং তারা জীবিত, একই রকম কথা যে তাফসীর আগে করলাম সেটি, হায়াত হচ্ছে বারজাখী হায়াত, সেখানে কি হয়, ইন্দা রব্বিহিম ইউরজাকুন, তাদের প্রতিপালকের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদের উপজীবিকা দেওয়া হয়, হ্যাঁ, উত্তম মানের তাদের জন্য উপজীবিকা রিজিক রয়েছে। এই আয়াতে রিজিকের কথা রয়েছে, আগের আয়াতে রিজিকের কথা নেই, আগের আয়াতে রয়েছে ওয়ালাকিল্লা তাশরুন, এই যে তাদের হায়াত, জীবনটা রয়েছে শহীদদের, এই সম্পর্কে তোমাদের উপলব্ধি নেই, বোঝার ক্ষমতা নেই। এর মাধ্যমে সাধারণ মানুষ যে মারা যায় সাধারণ মৃত্যুতে, তার চাইতে তাদের অবস্থাটি ভিন্ন, তাদের সম্মান, তাদের মর্যাদা, এবং তাদের আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন যে মাকাম দিয়েছেন, স্থান দিয়েছেন, এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয় যে শহীদদের আল্লাহর কাছে বড় মর্যাদা রয়েছে। এই মর্যাদার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যাম্ব, শহীদের সব গুনাহ মাফ করা হয়, শহীদের সব গুনাহ মাফ করা হয়, ইল্লা কি হাদিসে রয়েছে, ইল্লা আদ-দাইন, ঋণের গুনাহ মাফ করা হয়, মানুষের হক নষ্ট করে, ঋণ মানে শুধু টাকা পয়সা না, মানুষের হক নষ্ট করে আসলে আল্লাহ মাফ করবেন না, এতে বুঝলাম মানুষের একটা হক হচ্ছে যে টাকা পয়সার পাওনা দেওয়া, ঋণের কোন ঋণের বোঝা রেখেছে, দিব দিচ্ছে দিব দিচ্ছে দেয়নি, শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহ মাফ করবেন। এটা কুফুরি নয়, কিন্তু মানুষের যেহেতু হক সেই জন্য আল্লাহ মাফ করবেন। তাহলে শিরক করে যদি যাকে শহীদ বলছেন সে যদি কুফুরি করে মারা যায় আল্লাহ মাফ করবেন নাকি? না, মাফ করবেন না, সে শহীদই নয়, সে আমাদের কাছে শহীদ, এক শ্রেণীর আমাদের মতো মানুষের কাছে শহীদ, আল্লাহর কাছেও শহীদই না। তাহলে ঋণের বোঝা যদি কারো হক নষ্ট করে গিয়ে থাকি, সেও আল্লাহর কাছে শহীদের মর্যাদা পেতে পারে, কিন্তু এই গুণা মাফ হবে না, নাকি কেটে দিতে হবে, পেমেন্ট করতে হবে কি আমাদের। কিন্তু যেই ব্যক্তি মুশরিক বা কাফের বেদিন হয়ে মারা গেছে, শিরকি আগে দিয়ে নিয়ে মারা গেছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে শহীদ নয়, তাকে শহীদ বলা যাবে। হ্যাঁ, ঋণের বোঝা নিয়ে মারা গেছে তাকে তো শহীদ বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউগ ফরলি শহীদ, এইরকম শহীদকে সব গুণা মাফ করবেন, কিন্তু ওই গুণাটি মাফ করবেন না, ঋণের গুণা মাফ করবেন। কিন্তু শিরকের অবস্থায় বা ইমান ভঙ্গ করে মারা গেলে সে আল্লাহর কাছে, যিনি শহীদের সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখেন তার কাছে শহীদ নেই, তাদের ভালো করে বলুন। কারণ আজকাল আমরা সার্টিফিকেট দিচ্ছি, হ্যাঁ সমস্যাটা হচ্ছে আজকাল আমাদের মতো মানুষরা শহীদের সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহর সার্টিফিকেটের ধার ধার। আল্লাহ কাকে শহীদ বলছেন আর শহীদের জন্য কি শর্ত রয়েছে সেগুলি কোনো পরোয়া করা হয় না। সুতরাং বেনামাজি হইল শহীদ, কখন বেনামাজি শহীদ হবে ভালো করে শুনে, ইমান ভঙ্গ করেছে কিন্তু শহীদ হবে, তারপরে শিরকি আকীদার লোক কখনো শহীদ নাই, মুশরিক কখনো শহীদ নাই, কাফের নাস্তিক কখনো শহীদ নাই, কখন শহীদ নাই, এগুলো মানুষের ভাষায় শহীদ, আল্লাহর কাছে শহীদ নয়। শহীদদের যে বড় মর্যাদা রয়েছে এটা সূরা নিসার আয়াত 69 থেকে স্পষ্ট হয়। এই জন্য যারা জান্নাতি তাদের কে আল্লাহ চারটি স্তরে ভাগ করেছেন, চারটা নাম দিয়েছেন জান্নাতিদের, হ্যাঁ চারটা তাদের উপাধি কি, একটা হচ্ছে নবীন নবী রসুলগণ, আর একটা হচ্ছে সিদ্দিক মহাসত্যবাদী যারা, আর তারপরে শোহাদা যারা শাহাদাত বরণ করেছেন অথবা ওলামা, এতে দুটোই তাফসীর রয়েছে। কিন্তু একটা আমাদের দেশের আম জনগণ বা আলেম সমাজও জানে, আরেকটা জানেও না বেশি পড়াশোনা না করার কারণে। শোহাদা মানে যেমন শহীদ হওয়া হয়, যে শহীদ হয় তাকে শহীদ বলে, শোহাদা বলে বহু বচন, ঠিক তেমনি শোহাদা শহীদের বহু বচন, শহীদ মানে সাক্ষ্য প্রদানকারী, সাক্ষ্যদাতা, সাক্ষ্যদাতা, আর আল্লাহর একত্বের সাক্ষ্য প্রদানকারী স্বয়ং আল্লাহ আর তার মালাইকা ফেরেশতা এবং হ্যাঁ কারা, উলামা, উলুল ইলম। কোরআনে কারীমে আল্লাহ কথা স্পষ্ট করে শাহিদ আল্লাহ, সূরা আলে ইমরানে শাহিদ আল্লাহ, আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোন সত্য মাবুদ উপাস্য নেই, অল মালাইকাতু, আর ফেরেশতা কোন সাক্ষ্য প্রদান করছেন, ওয়া উলুল ইলমে কায়িমাম বিল কিসত, এবং আলেমগণ জ্ঞানীরা, কোরআন এবং হাদিসের জ্ঞানীরা, ওলামারা, জি ওলামা, আইমাই গ্রাম, জি মুহাদ্দিসিনে গ্রাম, জি দ্বীনের খাদেম, উলুল ইলম, যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে এবং তার সাথে সৎ আমল আছে, তাদেরকে এখানে কি বলা হয়েছে, শোহাদা বলা হয়েছে। তারা সাক্ষ্য প্রদান করে হ্যাঁ আল্লাহর ওয়াহদানিয়াত, লা ইলাহা ইল্লা, তিনি ছাড়া কোন সত্য উপাস্য নেই, এই কথার সাক্ষী প্রথম আল্লাহ, তারপরে ফেরেশতা মালাইকা, তারপরে ওলামা, জি জি কায়িমান বিল কিসত, তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, তারা ইনসাফের উপর, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। তো তৃতীয় স্তর বললাম কার, শহীদ অথবা হ্যাঁ ওলামা, আর তারপরে সলিহীন, সলিহীন যারা দিনদার ধার্মিক মানুষ কিন্তু কোরআন হাদিসের ওই রকম আলেম, আলেম আবেদ তৌহিদবাদী, সন্ন্যতের অনুসারী, শিরক বিদআত থেকে মুক্ত, কিন্তু সাধারণ জনগণ আলেম ওলামা নয়, তাদেরও জান্নাতে বড় একটা স্তর, সলহীন, এই চার শ্রেণীর লোক জান্নাতি। তাদের সাথে থাকবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে। যারা আল্লাহকে মানবে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি মানবে তারা ওদের সাথে হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। তাহলে এখানে পুরস্কৃত যারা যাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে তারা চার শ্রেণীতে বিভক্ত, চার রকমের। হ্যাঁ, আর যাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছেন তাদের দলে প্রত্যেক মুমিন মুসলিমকে সামিল হওয়ার জন্য, দলভুক্ত হওয়ার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন বারবার করে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আল্লাহর নবমী, আল্লাহ শিখাচ্ছেন যে আমার প্রশংসা এইভাবে করো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান ইব্রাহিম বলে গুণগান করো, হ্যাঁ মালিক ইয়াউমিদ্দিন বলে হ্যাঁ বড়ত্ব মহত্ব বর্ণনা করো, ঘোষণা করো, ইয়াকা নাবুদু বলে ইবাদতের স্বীকৃতি দান করো, তাওহীদের স্বীকৃতি দান করো, ওয়াইয়াকা নাস্তাঈন বলে আমার কাছে সবকিছু সাহায্য চাও এবং আমার মুখাপেক্ষী এটা তুমি স্বীকার করো, তারপরে দোয়া করো। হ্যাঁ, সাহায্য কামনা থেকে দোয়া শুরু হলো, সাড়ে তিন আয়াত আল্লাহর গুণগান আর বাকি সাড়ে তিন আয়াত হচ্ছে চাওয়া আল্লাহর কাছে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই শুরু হইল অর্ধেক আয়াত। তারপরে চতুর্থ আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সহজ সোজা পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সরল পথ কোনটা পথ, ওই লোকদের পথ যাদেরকে তুমি পুরস্কার দিয়েছ, যাদেরকে তুমি কি করেছ পুরস্কার দিয়েছ, আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর হ্যাঁ তোমার গজব হয়নি ক্রোধ হয়নি আর তারা পথভ্রষ্ট না, অর্থাৎ আল্লাহ যাদের উপর গজব হয়েছে ইহুদি বা ইহুদিদের চরিত্রের যারা জেনে বুঝে জানে তারপর আমল করে না ওদের দলেও নিয়ে যেও না, আর যারা জানলো না শিখলো না আমলও করলো না দলেন পথভ্রষ্ট খ্রিস্টানদের মতো ওদের দলেও নিয়ে যান। কোন দলে নিয়ে যেও? আনআমতা আলাইহিমের দলে, যাদেরকে আল্লাহ তুমি কি করেছ পুরস্কৃত করেছ, যাদের উপর নিয়ামত করেছ, যাদেরকে এনআম করেছ তুমি। এখানে বলা হয়েছে আনআম আল্লাহ আলাইহিম, যাদেরকে পুরস্কৃত করেছেন তারা মিনান নবীনা, তারা নবীগণ, মিন বায়ানিয়া সিদ্দিক সত্যবাদী, জি হ্যাঁ, আর সবচেয়ে বড় সিদ্দিক আম্বিয়া রসুলগণের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের, এই উম্মতের প্রত্যেক উম্মতের সিদ্দিক থেকেছে, এই উম্মতের সিদ্দিক প্রথম সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওয়াসহাদা শহীদগণ এবং ওলামা, ওয়াসসালিহিন এবং সৎকর্মশীল যারা নেক লোক, হাসনা উলাইকা রাফিকা, যে ব্যক্তি শিরক করে সে সৎ হতে পারে নাকি, হ্যাঁ যে ব্যক্তি বেদাত করে সে সৎ হতে পারে নাকি, তার আমলটাই তো চলে না, আমল চলে হওয়ার জন্য দুটা শর্ত, কথা বুঝছেন ভালো করে বুঝেন এই পয়েন্টটা, কিন্তু নেক আমল হওয়ার জন্য কয়টা শর্ত, দুটা শর্ত, এক হচ্ছে তাওহীদ ইখলাস, এক আল্লাহর জন্য হবে, শিরকি আকীদা না থাকে, দুনিয়ার কোন গরজ না থাকে, তাওহীদ এবং ইখলাস। তাহলে যে শিরকি আকীদার লোক তার মধ্যে তো ইখলাসই নেই তাওহীদই নেই, তাহলে সেই ব্যক্তি কখনো সলে নেক লোক হতে পারবে না, তার আমল যখন সলে নয় তাহলে সে কি করে সলে হবে, যার আমল ভালো হবে সলে হবে, সে না সলে নেক লোক হবে, যার নেক আমল হবে সে নেক লোক হবে। দুই নম্বরে দ্বিতীয় শর্ত হচ্ছে আমল সলে বা নেক আমল হওয়ার জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমলটা যদি করে তো আমলটা সলে হবে, তো যেই ব্যক্তি সুন্নতে আমল করবে সে না নেক লোক হবে, হ্যাঁ তার আমলটাও যখন নেক হবে সলে হবে সেই লোকটিও তখন সলে হবে। সুতরাং যারা শিরক করে তারাও নেক লোক নয়, আর যারা বেদাত করে তারাও নেক লোক নয়, দেখতে বেশভূষায় হ্যাঁ আর আকার আকৃতিতে ঢিলাঢালা পোশাক আর দাড়ি আর তারপরে মাদ্রাসার খেদমতে লেগে আছে, কিন্তু মাদ্রাসা থেকে শিরক বেদাতের প্রচার প্রসার হচ্ছে, হ্যাঁ মসজিদের খাদে মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, হ্যাঁ আর মুহাদ্দিস আর অনেক বই লিখেছে ইসলামের উপর বই লিখেছে, কিন্তু শিরক বিদাত সম্বলিত বই লিখেছে, কখনো চলে না, কখনো তার চলে না। সলেন তাহলে সাধারণ মুসলিম হতে পারে যদি সে তাওহীদ ভিত্তিক সুন্নাহ ভিত্তিক ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজাইজ থেকে বেঁচে থাকে আর যথাসাধ্য সুন্নত নফল কাজগুলি করে তাহলে সে সলে, তাহলে তারাই হচ্ছে সলে। তো আর আয়াত না বাড়িয়ে এইরকম আয়াত আরো রেসুল্লাহ আসুরে আলমের আয়াত নম্বর 140 রয়েছে। আল্লাহ কাউকে কাউকে শাহাদাতের মর্যাদা দিতে চান, কিছু কিছু মানুষকে আল্লাহ কি করতে চান, বালা মুসিবত কেন দেন, শাহাদাতের মর্যাদা দিতে চান। তো যে বিপদ আপদগুলি আসে সেটা কাফের হাতে খুন হওয়া হোক, সেটা হচ্ছে সবচেয়ে বড় শাহাদাত এবং শাহাদাতের মর্যাদা, আর সেটা হচ্ছে শাহাদাতে হাকিকি সত্যিকার শহীদ হওয়া। জি, আর সেটা না হয়ে যদি অন্য কোন বিপদ বড় ধরনের বালা মুসিবত হয়, বিপদ আপদ হয়, তাতে কেউ মারা যায়, তাহলে সেটাও শাহাদাত, সেটাও শাহাদাত। এই মর্মে আল্লাহ বলছে ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের মধ্যে থেকে কিছু শহীদ আল্লাহ গ্রহণ করতে চান, তোমাদের মধ্যে থেকে আল্লাহ কিছু লোককে শহীদ হিসাবে নিতে চান, বাছাই করতে চান। তো এই আয়াতগুলির পরে এখন হাদিস নাই, আপনাদের কি জানা আছে, শহীদ যে আল্লাহ রাস্তায় শহীদ হয় সেই শুধু শহীদ না, আরো কিছু শহীদ আছে, আরো কিছু শহীদ আছে। যখন আরো কিছু শহীদ আছে তো ওলামার ওই হাদিসগুলির আলোকে বলছে যে শাহাদাত হচ্ছে দুই ভাগে বিভক্ত, শাহাদাতে হাকিকি আর শাহাদাতে হুকমি, শাহাদাতুন হাকিকিয়াতুন ও শাহাদাতুন হুকমিয়া। হাকিকি মানে আসল মর্মার্থে, যেটা আসল মর্ম অর্থ শাহাদাতে শহীদ হওয়ার, সে আসল অর্থে শহীদ হওয়া, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে কেউ যদি শাহাদাত বরণ করে, কাফের হাতে নিহত হয়, মুশরিকের হাতে নিহত হয়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সত্যিকার অর্থে শহীদ। এটা হচ্ছে হাকিকি শহীদ। হাকিকি শহীদ তাহলে একরকম, হুকমি শহীদ মানে আসলে তো শহীদ নয়, হাকিকি নয়, কিন্তু হুকুম মানে বিধান, বিধানের দিক থেকে, মর্যাদার দিক থেকে, হুকুমের দিক থেকে তাদেরকেও শহীদ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহি মারফত, ওহির মধ্যে বলেছেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে যেন আরো কিছু লোককে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছে, যদিও তারা আল্লাহর রাস্তায় আল্লাহর কালিমাকে উঁচা করতে গিয়ে মারা যায়নি। তারা কত প্রকার, সহি বুখারীর হাদিস নম্বর 617 তো রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেছেন আশ-শুহাদা খামসাতুন, শহীদদের সংখ্যা হচ্ছে পাঁচ, শহীদদের সংখ্যা হচ্ছে পাঁচ, পাঁচ রকমের শহীদ। এই পাঁচ রকমের মধ্যে একটা শহীদ ফি সাবিলিল্লাহ আছে, জি, একটা হাকিকি আর বাকিগুলো হুকমি। দেখেন বলছেন যে প্রথম এই পাঁচটার মধ্যে আল মাতউন, মাতউন তাউন থেকে এসে, তাউন বলা হয় মহামারীকে, তাউন বলা হয় প্লেগ, যেটা প্লেগ বলা হয় যেই রোগগুলি কোন এলাকায় ছড়িয়ে পড়লে একসাথে অল্প সময়ের মধ্যে অনেক লোক মারা যায়, অনেক লোক মারা যায়। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন এই রোগটি ছিল, আপনারা যারা বয়স কম 40-এর কম তারা এই রোগটি শুনেননি, কারণ এখনো ওই রোগ শোনা যায় না, সেটা হচ্ছে গুটি বসন্ত, শুনেছেন গুটি বসন্ত, বসন্ত রোগ আমরা দেখেছি ছোটকালে, আমাদের 10 বছর 12 বছর বয়স, সুবহানাল্লাহ, গুটি বসন্ত। কিন্তু তখন ওই গ্রামে গ্রামে সরকারের পক্ষ থেকে ঢোল পিটিয়ে বলে বেড়াইত যে গুটি বসন্তের খবর দেন, হ্যাঁ 100 টাকা জিতে নেন বা 1000 টাকা জিতে নেন, এরকম কিছু বলতো। যদি কেউ খবর দিতে পারে যে দেশে কোন কোন গ্রামে গুটি বসন্তের রোগী আছে, তাহলে 1000 টাকা সরকার থেকে পুরস্কার, অর্থাৎ দেশ থেকে এই টিকার মাধ্যমে, ভ্যাকসিনেশনের মাধ্যমে গুটি বসন্তকে একেবারে শেষ করার যেটা পরিকল্পনা বা প্রোগ্রাম সরকারের ছিল, সেই ক্ষেত্রে এটা করা হতো। শুনেছেন এগুলো কেউ, হ্যাঁ এরকম ঘোষণা শুনেছেন যে সরকার কাছে গুটি বসন্তের খবর দিলে এই পুরস্কার আছে, শোনেন অল্প বয়সের কি শুনবেন, বেশি বয়সের কেন নেই, দাড়ি সাদা লোক তো দুনিয়ার খবরই রাখে, হ্যাঁ দাড়ি সাদা হয়েছে কিন্তু বয়স হয়নি। তো আজকে দেখলাম আমার ছাত্র 20 বছর আগে পড়েছে আমার কাছে বুখারী, ওই ছেলে দেখছি যে মাশাআল্লাহ আলেম, দাড়ি সাদা হয়ে গেছে, মাশাল্লাহ দাড়ি লাল করছে, সুবহানাল্লাহ, আমার ছাত্র দাড়ি সাদা হয়ে গেছে। আপনাদের মতো ছাত্র না, যে 30 বছর 40 বছর বয়সে পড়তে এসছে, ছোট তারা পড়াশোনা করেছে তখন তাদের বয়স কত, 15, 16, 18, 20 এরকম ছিল। কি বলছিলাম, 5 রকমের শহীদ, তার মধ্যে প্রথম হচ্ছে মতউন, মানে যেই ব্যক্তি তাউনের রোগে মহামারী, এই একটি মহামারী। আর একটি মহামারী ছিল কলেরা, কলেরাকে বাংলায় কি বলে, কি বলতে পারে, ডায়রিয়া ইংলিশ, এটাও জানেন না, না কলেরার বাংলা যে বলে দিব ওকে প্রাইজ দেওয়া হবে, ইংলিশ দিয়ে ইংলিশে তর্জমা, মহামারী, জি কলেরা মানে মহামারী না, মহামারী মানে যেগুলোতে অনেক লোক মরে, এইরকম না, ওই দিয়ে হবে না, খালি বাংলাদেশ স্বাধীন করলে হবে না, বাংলা শিখতে হবে, বাংলা শিখতে হবে, জি হ্যাঁ হ্যাঁ, ওই যে বাংলার পণ্ডিত পিছনে আছে একটা, যদি বলতে পারে তো এটা পড়তে পারে, না হলে আশা করা যায় আর কেউ বলতে পারবে না। খালাস এক সপ্তাহ সময় দেওয়া হইলো, আগামী সপ্তাহে কলেরার বাংলা আপনার নিয়ে আসবেন, আমি আর বলে দেব না, জি জি। আর আমি এই কলেরা বাংলা শিখেছি কখন, জি যখন আমার বয়স 12-13 তখন থেকে শিখেছি, 14 তখন থেকে শিখেছি, তখন থেকে বাপের কাছে ডাক্তারি বই পড়তাম, আমার বংশের সবগুলি ডাক্তার, ছোট ছোট সব ডাক্তার, আর ডাক্তার বাপ চাচারা সব ডাক্তার, তো যার ফলে ওই ডাক্তারি বই পড়তে থাকতাম, বাংলা পড়তে জানি, ডাক্তারি বই রাখা আছে টেবিলের নিচ্ছি আর পড়ছি, বায়োকেমিক হোমিওপ্যাথিক যত বই আছে পড়তে থাকতাম, তো যার ফলে এই যে মেডিকেল টার্মগুলি বাংলার আছে সেগুলি আলহামদুলিল্লাহ অনেক জানি। তো যদি আল্লাহ সেদিকে নিয়ে যায়, কিন্তু এগুলো ছোট থেকে শিখার উদ্দেশ্য বাপের, যে কিছু না পারলে শেষ পেশা তো এগুলো আছে, কিছু একটা করে খেতে হবে, জি হ্যাঁ, তো থাকলো তাহলে না, আগামী সপ্তাহে যে বলবেন এখানে এসে প্রাইজ নিয়ে যাবেন, মনে করি ওর জন্য প্রাইজ এনে রাখবো, কিন্তু বলতে হবে যে কার কাছ থেকে শিখে এসছেন, এসব বলতে হবে যে কার কাছ থেকে শিখে এসছেন। এই দেখে গুগল শেখ থেকে, গুগল শেখ থেকে না, গুগল শেখ থেকে না, এই যে একজন গুগল শেখ, এই জন্য গুগলকে শেখ বলা হচ্ছে। আজকাল গুগল শেখের যুগে কেউ কোরআন হাদিস পড়তে চাই না, আর অভিধান ডিকশনারি খুলতে চাই না কেউ, বাংলা বাস কালাস দিয়ে তো মানল গুগল শেখ। বলা হয়ে গেছে একটা বলে দিছে, কিন্তু চলো কয়েকটার মধ্যে যে কয়েকটা বলা হলো ওর মধ্যে একটা আছে, তো এইরকম যতগুলি রয়েছে, ডায়রিয়া তো অনেক লোক মারা যেত, ডায়রিয়া তো অনেক দেখেছি বড় হওয়ার পরে, সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেদাত করে, যখন এই মহামারীগুলি ছড়িয়ে পড়ে তখন খুব বেদাত করে, গ্রামে গ্রামে আজান দিয়ে বেড়ায়, বেদাত, বোঝা গেছে, ঝড়ের সময় সুন্নতি দোয়া পড়ে না, কি করে, আজান আর আজান, প্রত্যেক বাড়ি থেকে আজান, সব বেদাত, বেদাতেরই দেশ, বেদাতের অভাব নেই আমার দেশে। বল মফতুন ও শহীদ, মফতুন বতন থেকে, বতন মানে পেট, হ্যাঁ, তাহলে এমন রোগী যেই যে পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, এমন ব্যক্তি যে পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাকে মফতুন বলা হয়। পিঠের রোগ অনেকগুলি আছে, কিন্তু পেটের যেগুলি মর্মান্তিক রোগ, দূর আরোগ্য রোগ, হ্যাঁ, এই রোগে সাধারণ রোগ না, পেটের সাধারণ রোগ হচ্ছে আর অনেকদিন পরে মারা গেল সেটা না, কিন্তু যদি পেটের প্রচন্ড বেদনা দেয়, যেমন আজকালকার যুগে ক্যান্সার বলা যেতে পারে, ক্যান্সার, তারপরে পেটের এক যুগ ছিল যে এই সময় প্রচন্ড যন্ত্রণা, আর ডাক্তার কাছে আর পয়সাও নেই, আর ডাক্তার কাছে নেও কোথায় যেতে হবে, গ্রাম থেকে যাওয়াও সম্ভব ছিল না, মানুষ পেটের যন্ত্রণায় চিল্লে চিল্লে মারা যেত, মারা যেত না, কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে সেটা রোগ ছিল সামান্য ছোট্ট রোগ ছিল, অ্যাপেন্ডিক্সাইটিস ছিল, বেদনায় চিল্লাতে থেকেছে, চিল্লাতে থেকে চিল্লাতে থেকেছে, কান্নাকাটি করেছে, আর থাকতে আল্লাহ যদি মরে যেত আমার শেষ করে ফেটে গেছে, তারপরে মারা গেছে, কোন চিকিৎসা পায়নি। এছাড়াও অনেক কারণ হতে পারে, কিন্তু এটা একটা আর কি। এক কথা পেটের যেগুলি বড় ধরনের রোগ, সেই রোগে কেউ যদি মারা যায় তাহলে শহীদ। সুতরাং কোন বিচিত্র না যে এর মধ্যে কিডনির সমস্যায় কিডনি ফেল হয়ে মারা গেল, শহীদ হইতে পারে, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিতে পারে। হ্যাঁ, এইরকমই লিভার নষ্ট হয়ে গেল, মারা গেল, এগুলো পেটের ভিতরে আছে সব। এক কথা আসছে, ওটা আসছে এত তাড়াতাড়ি করি, ওটা আলাদা করে স্পেশাল আছে ওটা। তো এক কথায় পেটের মধ্যে যতগুলি মারাত্মক ধরনের রোগ হতে পারে, সেই রোগের কারণে যদি কোনো মানুষ মারা যায়, নর অথবা নারী, তাহলে শাহাদাতের মর্যাদা পাবে। তিন নম্বরে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, গারিক ও শহীদ, কেউ যদি ডুবে মারা যায়, গারিকা ইয়াগরাকু মানে হচ্ছে ডুবা। হ্যাঁ, তো কেউ যদি ডুবে মারা যায় তাহলে শহীদ। সাহেবুল হাদম শহীদ, হাদম মানে কোনো কিছু ভেঙে পড়া, কোনো কিছু ভেঙে পড়া, সেটা যে কোনো কিছু পড়ে, ঘর বাড়ি ভেঙে পড়ে, অথবা কোনো কিছু উপর থেকে ভেঙে পড়লো, গাছপালা ইত্যাদি, তো মারা গেল আর কি। তো বিশেষ করে ঘর বাড়ি বা কিছু, ধরেন রাস্তাঘাটে যাচ্ছিল, একটু ব্রিজ ভেঙে পড়লো বা কিছু, ব্রিজ ভেঙে পড়লো, মারা গেল, হতে পারে সেটা। এক কথায় কোনো কিছু ভেঙে পড়ে যদি বা কোনো কিছুতে চাপা পড়ে যদি মারা যায় তাহলে শহীদ। পাঁচ নম্বরে ওয়া শহীদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে শাহাদাত বরণ করলো সেই শহীদ। তাহলে টোটাল কয়টি হলো? পাঁচটি। এখন পাঁচটি জানলাম, আর একটি হাদিসে কি আছে এটা দেখাই আপনাদেরকে। জাবের বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসলেন সাহাবী আব্দুল্লাহ বিন সাবিত অসুস্থ ছিলেন তাকে দেখার জন্য, ইয়াদাতুল মারিজ মানে রোগীর খোঁজ খবর নেওয়ার জন্য আসলেন। এটা হচ্ছে সুন্নাত, এবং এটা হচ্ছে একজন মুসলিমের আরেকজন মুসলিমের ওপর হক। শুধু পরিচিত হইলে, শুধু পরিচিত হইলে না, শুনলেই, শুনলেই যেতে হবে। কিন্তু এই সুন্নাত তো ধার্মিক লোকদের তো উঠে গেছে। আমাদের তিনি ভাই আইজুল হক ভাই অসুস্থ, কটা লোক ওনাকে দেখতে গেছে, অথচ অনেকে খবর পেয়েছে। আচ্ছা, হাসপাতালে না দেখতে যান অনেক দূরে, হ্যাঁ, কিন্তু জানছেন না এখানে আছে। কয়টা লোক জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ভালো আছেন, সুস্থ, শুনেছিলাম অসুস্থ আছেন, আল্লাহ আপনাকে সেবা দিক, এখানে কয়টা লোক বলেছেন? একটু এগিয়ে গেলেন যে এখানেই তো থাকে, তো যাই দেখে একটু জিজ্ঞেস করি, অথবা এই মসজিদে নামাজ পড়েন, আর এক মসজিদে একটু কাছেই তো আছে, একটু দেখা করি, আমি খোঁজ খবর নিই। ইয়াদুতুল মারিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন যে আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে আমার খোঁজ খবর নাও নি কেন? তখন বান্দা বলবে যে আল্লাহ তুমি কি করে অসুস্থ হইলে, তুমি তো জীবনে অসুস্থ হবে না। ওয়ান তো রব্বুল আলামিন, ইন্না আব্দি ফুলানান মারিজা, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, ফালাম তাউধু, তার খোঁজ খবর নেওনি, লাউতাহু লাওয়াজ্জাদানি ইনদাহু, আমাকে তার যদি খোঁজ খবর নিতে তাহলে আমাকে সেখানে পেত। তো সহজ নয়, অনেক হাদিস রয়েছে এরকম, আলোচনা করলে এক দেড় ঘন্টা কোনো ব্যাপার না, অনেক হাদিস রয়েছে। ইয়াদাতুল মারিজ যে মুসলিমের হক, মুসলিমের, আর এটা মুসলিম হিসাবে হক, এই নয় যে ওর সাথে আমার খাতির আছে সেজন্য যেতে হবে, না হলে কেমন লাগে, ওর কাছে আমি খাওয়া দাওয়া করি, ওর সাথে আমি খুব চলাফেরা করি, ঘনিষ্ঠ, যদি না যাই তো কেমন, না না মোটেই না, অবশ্যই খোঁজ নিতে হবে, খবর পেলে, খবর পাননি অসুবিধা, খবর পাননি অসুবিধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন যে কাদ গলিব আলাইহি, মানে সে বেহুশ হয়ে আছে, হুশ নেই। ফাসাহাবিহি, পরিবারের লোকেরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ভাবছে মারা গেল হয়তো, কান্নাকাটি শুরু করে দিয়েছে চিৎকার। ফালাম ইউজিবহু, কিন্তু সাড়া দিচ্ছে না। ফাস্তারজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, মহিলারাও কান্না শুরু করে দিয়েছে বাড়িতে। ফাজাল ইবনু আতিক সাকিত, মহিলাদেরকে চুপ করাচ্ছে সেই বাড়ির যে পুরুষ লোক, জাবির বিন আতিক। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে, দাউহুন্না, ছেড়ে দাও, এখনো মারা যায়নি। ফায়জা ওয়াজাবা, অসুস্থ অবস্থায় যদি আত্মীয়রা কান্নাকাটি করে, স্ত্রী ছেলে মেয়ে পরিবারের সদস্যরা ভাই বোন কান্নাকাটি করে, দোষের বিষয় নয়। এই হাদিসটি বোঝা যায়, একটা হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কান্নাকাটি, আর একটা হচ্ছে মৃত্যুর পরে কান্নাকাটি। এই হাদিসটা কি বলে শুনেন, বলছেন ফায়দা ওয়াজাবা রাসূলুল্লাহ বলছেন যখন সে মারা যাবে, ওয়াজাবা মানে মাথা, হ্যাঁ ফরজ হয়ে যাওয়া, কি ফরজ হয়ে যাওয়া, বিধিবদ্ধ হয়ে যাওয়া তার মৃত্যু মুহূর্ত যে নির্ধারিত আছে সেটা যখন চলে আসবে, অর্থাৎ যখন মারা যাবে, যখন মারা যাবে ফালা তাবকাইয়ান্না বাকিয়া, তখন কোন মহিলা যেন কান্না না করে। তাহলে মরণের পরে মৃত্যু যখন নিশ্চিত হয়ে গেছে তখন কান্নাকাটি করা ঠিক নয়, বিশেষ করে মহিলাদের কান্নাকাটি, কারণ এদের কান্নাকাটিতে চিৎকার আছে, আর ওই জাহিলিয়াতের যুগের চরিত্র আছে, আর এদের অন্তর বেশি নরম, যার ফলে তাদেরকে নিষেধ করা হয়েছে। কালু সাহাবীরা কিন্তু ওয়াজাবা মানে বুঝতে পারেনি, বলে আমাল ওজুব ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবা মানে কি, যখন ওয়াজাবা হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, কি ওয়াজিব, তাহলে আল মৌত, ওজুব মানে হচ্ছে মত মৃত্যু, যখন মারা যাবে তখন আর কোন মহিলা যেন কান্নাকাটি না করে। কালাত ইবনাতুহু, ওই যে ব্যক্তি আব্দুল্লাহ বিন সাবিত অসুস্থ ছিলেন, তার মেয়ে বলল ইন কুনতু লা আরজু আন তাকুনা শাহীদান, আমি আশা করি যে আপনি শহীদ হবেন হে আব্বা, বাবাকে সম্বন্ধ বলছে আমি আশা করি আল্লাহর কাছে যে আপনি কি হবেন, শহীদ হবেন। দেখেন এই কথা বলেনি যে আপনি শহীদ, আর আজকাল অমুক শহীদ, অমুক শহীদ, এবার শহীদের সার্টিফিকেট দিচ্ছেন একজন, যদি সার্টিফিকেট গ্রহণ করার যদি ক্ষমতা থাকতো ওইসব লোকদের তো মনে হয় স্টেজে নিয়ে এসে ওদেরকে সব সার্টিফিকেট ধরাইত, যে শাহাদাতের সার্টিফিকেট নিয়ে যান আমাদের কাছ থেকে, কথা বুঝলেন না, বুঝলেন না, ওই লোকগুলি যদি মরে না যেত তাদেরকে কি করত, হ্যাঁ সম্মাননা পেশ করত, সার্টিফিকেট তৈরি করে একবারে স্টেজে বা বড় বড় আপনার তাদের অনুষ্ঠান করে কি করত, সার্টিফিকেট দিত যে শহীদের সার্টিফিকেট দিলাম, কেন মরে গেছে বেচারা তো সার্টিফিকেট নিতে পারছে না, তখন ওদের ওইখানে লিখে দিয়ে শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল কদ আওকা আজরুহু আলাইহি আলা কদর নিয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি সাব্যস্ত করেছেন তার নিয়ত অনুযায়ী, যতটুকু যার নিয়ত হবে নিয়ত অনুযায়ী নেকি হবে, সবার নেকি যে একরকম হবে তা নয়, নিয়ত গুণে বর্গ, ছোট থেকে আমরা এই কথাটি আমাদের ভাষায় নিয়ত গুণে, যার যেমন নিয়ত তেমন তার বর্গ, তেমন তার সওয়াব নেকি। তারপরে বলছেন আসল বিষয়টাতে আসছে, অমা তাউদ্দুনা শাহাদা, তোমরা শাহাদাত কোনটাকে বলো, মানে শহীদ হওয়া কোনটাকে বলো, কে শহীদ, কারা শহীদ, তোমরা কি ধরনের শহীদ মনে করো, জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কালু আল কতলু ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল, সাহাবীরা বললেন যে আল্লাহ আযজা ওয়া জালের মহান আল্লাহর রাস্তায় কেউ যদি নিহত হয় সে হচ্ছে শহীদ, এটা হচ্ছে শাহাদাত বরণ করা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন রাসূলুল্লাহ বললেন আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতল ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও সাত রকমের শহীদ আছে, আল্লাহ রাস্তায় নিহত হওয়া ছাড়া কয়রকম আছে, সাত রকম, তাহলে আল্লাহ রাস্তায় নিহত হওয়াটা ধরে কয়রকম, আট রকম হয়ে গেল, আর সহিহ বুখারী হাদিসে আমরা কত পেলাম, পাঁচ পেলাম, আল্লাহ রাস্তায় নিহত হওয়া সহ, ওইটা সহ পাঁচ, হ্যাঁ তাহলে ওখানে ছিল চার, আর এখানে কত বাড়লো তাহলে, হ্যাঁ চার, আর ওইটা ওই যদি ধরা ফিসাবিলিল্লাহ ওটা এসছে ওর পাঁচ, আর এখানে বাড়লো বেড়ে কতটা হইলো, আট হয়ে গেল তাহলে, হ্যাঁ আট হইল না, সাত যখন হইল, সাত আর তার সাথে প্লাস হচ্ছে ফি সাবিলি আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করা নিহত হওয়া, তাহলে আট হয়ে গেল না, আট রকমের শহীদ তাহলে আমরা পেয়ে গেলাম। তো হাদিসে কি দ্বন্দ্ব আছে নাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কথায় দ্বন্দ্ব আছে নাকি, একটা প্রশ্ন উঠে যে এক হাদিসে পাঁচ আর এক হাদিসে আবার সাত বা আট, এই হাদিসে আট প্রমাণিত হয়ে গেল, তো এর কি উত্তর দেওয়া যেতে পারে। ওলামারা যারা ভাষ্যকার হাদিসের তারা একটি ব্যাখ্যা এই করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হয়তো প্রথম জানানো হয়েছিল যে শহীদ হচ্ছে পাঁচ প্রকারের, আর তারপরে জানানো হয়েছে সংখ্যা বাড়ানো হয়েছে, এটা হইতে পারে, এটা হতে পারে, যখন শরীয়তের বিধিবিধান নাজিল হচ্ছে তখন সংখ্যা বাড়ানো হয়েছে এটা হইতে পারে, এটা একটা উত্তর। আর একটা উত্তর হচ্ছে যে কম সংখ্যাটা বেশি সংখ্যার বিপরীত না, বরং কম সংখ্যাটি বেশি সংখ্যার অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত না, আলাদা কিছু তো নয়। যেমন আপনার কাছে ধরেন 500 টাকা আছে বা 500 রিয়াল আছে পকেটে, কেউ যদি বলে আপনার কাছে ভাই 100 রিয়াল আছে, হ্যাঁ আমার কাছে 100 রিয়াল আছে, তো দুটো কথা কোন বিরোধ আছে নাকি? যা আছে আপনার কাছে 500 আর বললেন 100, বিরোধ আছে? বিরোধ নাই, কারণ 500-এরই একটা অংশ হচ্ছে 100, তো 500 যখন আছে তো 100 তো আছেই। হ্যাঁ, তাহলে আপনি সেখানে মিথ্যা বলছেন না যে হ্যাঁ 100 আছে, তার মানে এই নয় যে আপনি 400-কে লুকিয়ে রাখলেন, আপনাকে 100 সম্পর্কে বলা হয়েছে 100 বললেন। এক কথায় বড় সংখ্যা ছোট সংখ্যা, ছোট সংখ্যা যখন বড় সংখ্যার অন্তর্ভুক্ত তখন তাতে কোন রকমের দ্বন্দ্ব নেই। আল্লাহু আলাম। এতে দেখেন প্রথম বলা হয়েছে আল মাতউনু শাহীদুন, প্লেগ মহামারীতে যে মারা যায় সে হচ্ছে শহীদ। ওয়াল গারিকু শহীদুন, ডুবে যে মারা যায় শহীদ, ইচ্ছে করে তো কেউ ডুবে? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে শুধু ডুবে মরলে শহীদ হবে না, ইচ্ছে করে দিল ডুব, আমি থাকবো না, আর থাকবো না, দুনিয়া আমি থাকতে চাই না, তাহলে কি বলবেন ওকে? আত্মহত্যাকারী, হ্যাঁ জাহান্নামী, জাহান্নামী, দীর্ঘকাল থাকতে হবে, চিরকাল না হইল, জি চিরকাল নয়। কিন্তু যদি সে বলে যে আমি ইসলামের বিধান মানি না, হ্যাঁ তাহলে কাফের হয়ে যাবে, হ্যাঁ ওইটা আর একটা দিক আছে অবশ্যই, জি। কিন্তু ইমানের অবস্থায় যদি থাকে আর বিপদ আপদ বালা মুসিবত ঝগড়া ঝামেলা বরদাস্ত না করতে পেরে জান দিয়ে দিয়েছে, হ্যাঁ প্রাণ নাশ করেছে, তাহলে সে আত্মহত্যাকারী, কাবিরা গুনাহকারী। ফাসে কয়টি হইল? দুটো হইল না? সাহেব জাতির জম্বে শহীদ, আর জাতুল জম্বের রোগে যদি কেউ মারা যায় তাহলে শহীদ। এখন জাতুল জম্বের অর্থ কি? আমি একটা বাংলা অর্থ দেখলাম আর অবাক হইলাম, পক্ষাঘাত, পক্ষাঘাত বুঝেন, এটাও একটা মুশকিল বাংলা, বিশেষ একটা রোগ সেটা হচ্ছে পক্ষাঘাত। হ্যাঁ কি প্যারালাইসিস, মাশাআল্লাহ, এবার বুঝাইছে, এই স্বাধীন করেছে, এইসব লোককে বলা যে তোমার এগুলো স্বাধীনতার নায়ক, ঠিক আছে, হ্যাঁ উদাহরণ, এটা ডায়রিয়া, এটা ডায়রিয়া, জাতুল জম, কিন্তু জাতুল জমের ভাষ্যকার যতগুলি আরবি সারা দেখলাম আর ছোট থেকে পড়েছি, আর ছোট থেকে পড়ে এমন ভাবে মুখস্থ আছে দেখার প্রয়োজন নেই, তারপরও দেখলাম যেহেতু আমি একজনকে দেখলাম যে বাংলা লিখছে যে পক্ষাঘাত, হতে পারে কোথাও পেয়েছে হয়তো, আর হতে পারে এই রোগ মারাত্মক রোগ, সুতরাং সেটাও শহীদের অন্তর্ভুক্ত হইতে পারে। কিন্তু এখানে জাতুল জম এক ধরনের রোগ, জম্বন মানে পার্শ্বদেশ, এই যে পার্শ্বদেশ, এটা হচ্ছে জম্বুল আইমান, এটা জম্বুল আইসান, একটা এক ধরনের বিষাক্ত ফোড়া হয় ভিতর থেকে, এত জ্বালা আর এত ব্যথা হয় আর তাতে মানুষ সাধারণত বাঁচে না, মারা যায়, এরকম ফোড়াতে মানুষ বাঁচে না, মারা যায়। এই রোগটা আরবদের মধ্যে হয়তো হোক, সেটাকে জাতুল জম বলা হয়েছে। এই রোগে আক্রান্ত কেউ যদি মারা যায় তাহলে শহীদ। এইরকমই যে কোন রোগ, নতুন নতুন ভাইরাস আসছে, নতুন নতুন রোগ হইতে পারে, কিন্তু এইরকমই বেদনাদায়ক, এইরকমই মর্মান্তিক, এইরকমই দুরারোগ্য রোগ, তাহলে সেগুলি বা সেই লোকগুলি শহীদের অন্তর্ভুক্ত হবে, এটা জেনে রাখতে হবে, সেই লোকগুলিও শহীদের অন্তর্ভুক্ত হবে। জি, ওয়াল মাকতুনু শাহীদুন, আর পেটের রোগে আক্রান্ত কেউ যদি মারা যায় তো শহীদ। ওয়া সাহিবুল হারিকে শাহীদুন, আর যে জ্বলে মারা যায়, হারক মানে জ্বলে যাওয়া, আহারাকা যেরকম মানে জ্বালিয়ে দেওয়া, হারকুন হারিক, যে হারিক আগুন লাগা, আজকাল হারিক বলা হচ্ছে, হারিক হারিক হারিক মানে আগুন লেগেছে, আগুনে কেউ জ্বলে উড়ে যদি মারা যায় তাহলে শহীদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয়টা হইল বলে রাখেন? হ্যাঁ, আল মাতউন, প্লেগ মহামারী থেকে মারা যায়, ডুবে মারা যায়, তারপরে ফোড়া, বিষাক্ত ফোড়া পার্শ্বদেশে হয়, ওতে যদি কেউ মারা যায়, তিন, পেটের রোগে মারা যায়, জ্বলে মারা যায়, মাসনুন জ্বলে মারা যায় তাহলে শহীদ। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শহীদুন, আর যেই ব্যক্তি চাপা পড়ে মারা যায় দেয়াল অথবা ছাদের অথবা গাড়িতে চাপা পড়ে মারা গেছে শহীদ। এই কথাটি বলা হয়নি, হ্যাঁ চাপা পড়ে এক কথায়, তাহলে বোঝা যাচ্ছে যে জরুরি না যে দেয়াল না, জরুরি না যে পাহাড়ে চাপা পড়ে, পাথরে চাপা পড়ে, যে কোনো কিছুতে চাপা পড়ে যদি মারা যায় তাহলে শহীদ। দেখেন এই মতগুলি কিন্তু আকস্মিক মত, হঠাৎ করে মত, অনেক সময় কালেমা পড়ার সুযোগ নাও পেতে পারে কিন্তু সেটা তার মর্যাদাকে কম করে না, মর্যাদাকে বাড়িয়ে দেয়। অনেক সময় আমরা চিন্তা করিনি, কারণ অনেকে মনে করি যে হঠাৎ করে মারা গেল, কালেমাটাও পড়ার সুযোগ পেল না, কিন্তু আর এক দিক দিয়ে বড় মর্যাদা পেল, আপনি কালেমা পড়ার সুযোগ পেলেন কিন্তু শাহাদাতের মর্যাদা পেলেন না, আর একজন কালেমা পড়ার সুযোগ পেল না কিন্তু মর্যাদা কিসের পেয়ে গেল, শহীদের মর্যাদা পেয়ে গেল। জি হ্যাঁ, যেটা কালেমা পড়া দিয়ে শুধু আপনি অতদূর পৌঁছতে পারবেন না, যদিও খালেস অন্তর থেকে কেউ যদি শেষখানে কালেমা পড়তে পারে তো বড় মর্যাদা রয়েছে, জান্নাতে যাবে, কিন্তু শুধু কালেমার মন্ত্র নয়। যেমন আমাদের দেশে কালেমা পড়ানো হয় আর পড়ে মানুষ কালেমা পড়েছে শিরকি আকীদাও আছে, কালেমা পড়েছে আর শিরকি বেদাতি আকীদার ওর মারা গেল, তাহলে এই কালেমা কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে। কালেমা পড়ার উদ্দেশ্য হচ্ছে যে এতদিন যা যা শিরক বেদাত করেছে করেছে, এখন শিরক থেকে তওবা করে খালেস অন্তর থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসনা নেই, আমি যা করেছি দুর্গা দরগা কবর মাজার পীর সব হচ্ছে শিরক, আমি সব থেকে তওবা করছি। আর এই খালেস তাওহীদি অন্তর নিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে সেই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে, দেখা যাবে জান্নাত হবে, জান্নাত হবে। তো যেই ব্যক্তি চাপা পড়ে মারা যাবে, সুতরাং অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় কেউ মারা যায় তো শহীদ। কয়টা হইল? চারটা হইল। ওয়াল মারআতু তামুতু বিজুমআইন শহীদুন, আর যেই মহিলা প্রসব বেদনায় মারা যায় বা গর্ভধারণ করা অবস্থায় মারা গেল, প্রসব বেদনা এখনো শুরু হয়নি কিন্তু পেটে বাচ্চা আছে ওই অবস্থায় এই বাচ্চার কারণে মারা গেল, বাচ্চা পেটে আছে আর এমন কোন রোগ হয়ে গেল এই যে গর্ভ অবস্থায় আছে, এই অবস্থা গর্ভবতী আছে এই অবস্থায় গর্ভ সংক্রান্ত রোগ, আর তাতেই যদি মারা যায় তাহলে শহীদ, তাতে মারা গেলে শহীদ। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেও যদি এইরকম হয় তাও শহীদ, আর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেল, অনেক রোগী এরকম আছে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে বাচ্চা বেঁচে আছে মা মারা গেল বাছুরটা, বেশ কিছু এরকম রোগ রয়েছে তো সেও শহীদ। তো নারীদেরও আল্লাহ বড় মর্যাদা দিয়েছেন, কারণ যে কষ্টটি তারা করে প্রসব বেদনার কষ্ট সেটা পুরুষরা কল্পনা করতে পারে না, পুরুষরা কল্পনা করতে পারে না। দুটো ব্যথা, তৃতীয় ব্যথা এত মারাত্মক ব্যথা নেই, একটা হচ্ছে প্রসব বেদনার ব্যথা যেটা মহিলারাই বুঝে, ভুক্তভোগী বুঝে, যেটা কোনো পুরুষ বুঝে না, সামনে থাকলেও বুঝবেন না কি ব্যথা হচ্ছে, সুবহানাল্লাহ। আর এক ব্যথা হচ্ছে দাঁতের ব্যথা, দাঁতের ব্যথা, সুবহানাল্লাহ। যার দাঁতের ব্যথা হয়নি ওই শুনে শুনে বুঝবে না যে দাঁতের ব্যথা কোন ব্যথা, আমারও যখন দাঁতের ব্যথা হয়নি আমি বুঝতাম না কি ওই দাঁতের ব্যথাতে কান্না করতো, তা আমাকে খারাপ লাগতো কাঁদছে কেন, দাঁতের ব্যথা হচ্ছে কাঁদবে কেন, ছোট ছেলের মতো কান্না করছে, সুবহানাল্লাহ। কাঁদতে হবে না, আপনি কাঁদিয়ে ছাড়বে, ইচ্ছে করে কাঁদতে হবে, অনিচ্ছাকৃত কান্না আসবে, সুবহানাল্লাহ। তার দাঁতের ব্যথা হয়েছে তাহলে বুঝতে পারছেন না, একটু হালকা হয়েছে না বেশি, হ্যাঁ বেশি হলে তাহলে ভালো করে বুঝতে পারছেন, সুবহানাল্লাহ। ঠিক তো এই ছিল শহীদ, পরে কোন শহীদ হইল সাত রকম, আর তার সাথে সাথে ফি সাবিলিল্লাহ একটা, তাহলে কয়টা হইল, আটটা হয়ে গেল টোটাল গণিয়ে দি। আরো কিছু শহীদ আছে, আরো কিছু শহীদ আছে, এটাও শোনেন সহিহ বুখারীর 2300 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 202 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, যেই ব্যক্তি ধন সম্পদের হেফাজতে মারা গেল সে হচ্ছে শহীদ। দুনা মালিহি, ধন সম্পদ মাল নিজের ধনের হেফাজত করতে গিয়ে মারা গেল সে শহীদ। সে মাল ধন সম্পদ টাকা পয়সার আকারে হইতে পারে, স্বর্ণ চাঁদির আকারে হইতে পারে, জমি জায়গার আকারে হইতে পারে, ভিজ মাটির আকারে হইতে পারে, হ্যাঁ যে কোনো আকারে হইতে পারে, সেটা আপনার বাড়িতে থেকে হইতে পারে, রাস্তায় টাকা পয়সা নিয়ে যা যাচ্ছিলেন না ছিনতাইকারী আপনাকে ফোন করে দিয়ে টাকাটা কেড়ে নিয়ে গেল, সেটাও হইতে পারে। মালের হেফাজত করতে গিয়ে, মালকে রক্ষা করতে গিয়ে তাকে মেরে দিল, তাহলে সে শহীদ, সে হচ্ছে শহীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু সহিহ বুখারীতে আছে, কিন্তু তিরমিজিতে আবু দাউদে নাসাইতে এর সাথে সাথে আরো কয়েক রকমের শহীদের কথা বলা হয়েছে। এটা দিয়ে কটা হয়ে গেল, নয়টা হয়েছে, দশ নম্বরটা শোনেন তাহলে। সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলছেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইয়াকুল মান কুতালা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি ধন সম্পদের হেফাজত করতে গিয়ে মারা যায় সে শহীদ। বাড়িতে ডাকাতি হলো, শহীদ। যে ব্যক্তি ধন সম্পদের হেফাজত করতে গিয়ে মারা যায় সে শহীদ। বাড়িতে ডাকাতি হলো আর ডাকাত চাবি চাইছিল, আপনি চাবি দিতে একটু দেরি করেছেন, তখন গুলি করে দিল বা হত্যা করে দিল, তারপরে ধন সম্পদ নিয়ে গেল, হ্যাঁ মাল সামান আপনার কাছ থেকে কেড়ে নিয়ে গেছিল, আপনি দিচ্ছিলেন না, তো মেরে দিল, তার মাল সামান নিয়ে গেল, শহীদ। জমি জায়গা এরকম, আপনার নিজের জমি, হ্যাঁ জমি পাহারা দিচ্ছিলেন অথবা জমি চাষ করছেন, কেউ এসে জমি দখল করলো আর তাতে মারতে গেল, আপনি কিন্তু মারতে যাননি, হ্যাঁ শর্ত হচ্ছে যে আপনি মারতে যাবেন, আপনি অস্ত্র নিয়ে আছেন, যেমন আমাদের দেশের লড়াইগুলি তো এরকম হয়, দুই দিক থেকে জমি আল্লাহ অস্ত্র নিয়ে আছে আর যারা জমি দখল করছে তারা অস্ত্র নিয়ে, দুই দিক থেকে লড়াই চলছে মারামারি, আর মারামারি করতে গিয়ে মরে গেল, তাহলে তো কেউ তোকে খুন করতে চেয়েছিল, এখানে চিন্তা অত সহজে শহীদ বলে দেওয়া যাবে না, হ্যাঁ কারণ আপনি তো যদিও জালেম হয় সেজন্য আপনার জন্য তাকে খুন করা যায় নাকি না, সেখানে আইনের আশ্রয় নিতে হবে, আইনের আশ্রয় নিতে হবে, কিন্তু আপনি রাতে পাহারা দিচ্ছেন জমিতে, অথবা জমি আপনি বলছেন এটা আমার জমি, হ্যাঁ না আমি আমার জমিতে আমি চাষ করবো, আপনাকে মেরে দিন, আপনার হাতে অস্ত্র নেই, আপনি তাকে মারতেও চাননি, আপনি তাকে মারতেও চাননি বা মারার জন্য প্রস্তুতিও নেননি আপনি, তাহলে অবশ্যই শহীদ। অমান কোতেলা দুনা দিনেহি ফাহুয়া শাহীদুন, আর যেই ব্যক্তি দিনের হেফাজত করতে গিয়ে, দিনের হেফাজত করতে গিয়ে নিহত হবে সেও শহীদ। জি দিনের হেফাজত আল্লাহর রাস্তায় শুধু দিনের কোন তো সবার দিনের, আপনি আপনার নিজের দিন, হ্যাঁ আপনাকে বলছে যে এই তুই মূর্তিকে সেজদা করবো, মাজারে সেজদা কর, না হলে মেরে দিব, আমি কখনো সেজদা করবো না, যদিও নিরুপায় হলে গায়রুল্লাহকে সেজদা করা জায়েজ, কিন্তু আপনি জায়েজ কাজ করলেন না, আপনি আজিমাতের উপর থাকেন, আমি কখনো জীবন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবো, আপনাকে মেরে দেওয়া হইল, শহীদ হবেন না হবেন না, আপনি নামাজ পড়ছিলেন, আপনার নামাজ দেখে গায়ের জ্বালা হলো কোন ইসলামের শত্রু, আপনাকে গুলি করে দিল, শহীদ হবেন না হবেন না, দোনা দিনই দিনের হেফাজত করতে গিয়ে, দিন ইসলামের শিক্ষার চর্চা করছে না, দিন ইসলামের শিক্ষা নিষিদ্ধ, যেমন রাশিয়া আর চায়নাতে একসময় ছিল এরকম কমিউনিস্টের যুগে, সেজন্য মেরে দিল, ইসলাম শিক্ষার জন্য মেরে দিল, তাহলে শহীদ। প্রথম মদিনা থেকে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার যেই ব্যক্তি মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছে সেই ব্যক্তিকে রাশিয়া সরকার হত্যা করেছে, মেরে দিয়েছে, শহীদ শহীদ। তার দিনের জ্ঞান অর্জনের জন্য, দিনের হেফাজতের জন্য তাকে মারা হয়েছে শহীদ, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ বলবো, কারণ আমরা নিশ্চিত নই, আল্লাহু আলাম। তবে এইরকম কোয়ালিটি ওই ব্যক্তি খাস করে একজনকে বলবো না, এই কোয়ালিটির যারা হবে তারা আশা করা যায় যে ইনশাআল্লাহ শহীদ। জি দিনের হেফাজত এইরকমই, মুসলিমদের মধ্যে এত বড় বড় শির্ক আর বেদাত আছে, আপনাকে শির্ক করতে পারবেন না, মোটেই শির্ক করবো, মোটেই আমি মাজারে চাঁদা দেবো না, হ্যাঁ মোটেই আমি মিলাদে যাবো না, মোটেই কিয়াম করবো না, করবি না দিল মেরে, শহীদ শহীদ। জি অমান করতে লাগলো না দিন, এই যে ব্যক্তি দিনের হেফাজত করতে দিনের সুরক্ষায় মারা গেল সে শহীদ। মুসলিম হওয়ার কারণ মারলো, যেসব দেশে মুসলিমদের উপর হামলা করা হচ্ছে, হ্যাঁ দাঙ্গা ফাসাদ লাগিয়ে, আর সেখানে মুসলিম হওয়ার কারণে মারলো, অন্যায়টা কি, অমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজুল হামিদ, আল্লাহর প্রতি ইমানদার, সেজন্য তাকে মানা হয়েছে সুশহীদ। জি, তার সাথে কোন ঝগড়া বন্ধ ছিল না, একমাত্র ঝগড়া হচ্ছে ইমান আর কুফরি ঝগড়া, ইসলাম আর কুফরি ঝগড়া, সেই জন্য মেরেছে শহীদ। তারপরে কত নম্বর হবে? হ্যাঁ, গ্রন্থ ভুল করেছেন নাকি? এগারো শেষ হয়েছে। অমান করতে লাদুনা দামেহি ফহা শহীদুন, যেই ব্যক্তি নিজের রক্তের হেফাজত করতে গিয়ে, জানের হেফাজত করতে গিয়ে নিহত হলো, মারা গেল, সে শহীদ। আপনাকে মারতে যাচ্ছিল, আপনাকে মারতে আসছে, মেরে দিল, চোরে হোক, ডাকাতে হোক, ছিনতাইকারীতে হোক, অথবা কোন দুশ্মন হোক, হ্যাঁ, আপনাকে মারতে যাচ্ছে। আপনি আগে মারতেন না কিন্তু, কিন্তু আপনাকে যখন মারতে যাচ্ছে তখন প্রতিহত করার জন্য আপনি তাকে মেরেছেন। আপনি মারতে পারলেন না, আপনি জানের হেফাজত করতে গিয়ে আপনি মারা গেলেন, তাহলে শহীদ। তাহলে আপনার তাকে মারা উদ্দেশ্য ছিল না, আপনি প্রতিরক্ষামূলক, ডিফেন্স মূলক করতে গেছেন, জানের প্রতিরক্ষার ব্যবস্থা করতে গেছেন, আর আপনাকে মেরে দেওয়া হয়েছে, সুতরাং আপনি শহীদ। কয়টি হইল? বারো হয়ে গেছে, মাশাআল্লাহ, অনেক বেড়ে গেল। অমান করতে লাগুন আহলেহি ফাহুয়া শহীদুন, যেই ব্যক্তি পরিবার পরিজনের স্ত্রী বাপ মা ছেলে মেয়ে, হ্যাঁ, ভাই বোন, তাদের হেফাজত করতে গিয়ে মারা গেল, নিহত হলো, সে শহীদ। স্ত্রীর ইজ্জত উপর হামলা, মা বোনের ইজ্জত উপর হামলা হচ্ছে, হ্যাঁ, আর আপনি তাদের ইজ্জত রক্ষা করতে গেলেন, তখন খুন করে দেওয়া হলো, আপনাকে শহীদ, শহীদ। এইরকমই কোন নারী নিজের ইজ্জতের হেফাজত করতে গিয়ে সে নিহত হইল দুশ্মনের কাছে অথবা জালেমের কাছে, শহীদ। অমান করতে লাগুন আহলেহি ফাহুয়া শহীদুন। হাদিসটি তিরমিজিতে রয়েছে, 1341 নম্বর হাদিস, আবু দাউদে রয়েছে, নাসাঈতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহ বলেছেন। কতগুলি সহিহ জানলাম তাহলে? মোট 13 হয়েছে না 12? 13 হয়ে গেছে। আল্লাহর রাস্তায় যারা লড়াই করে তারা সকলে শহীদ না, তারও একটা বিশেষ কোয়ালিটি আছে। আল্লাহর রাস্তায় নামলেই শহীদ হয়ে যাবে? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হাদিস শেষ করছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, যা রাজুল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আর রাজুল ইউকাতুল মাগনাম ওয়া রাজুল ইউকাতুল যিকরে ওয়া রাজুল ইউকাতুল ইউরা মাকানাহু ফামান ফি সাবিলিল্লাহ। একটি লোক আসলো, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, সে যে ইয়া রাসূলুল্লাহ, কিছু লোক আছে যে গনিমতের ধন সম্পদের স্বার্থে লড়াই করতে এসছে, জিহাদের ময়দানে কিসের জন্য এসছে, যে ধন সম্পদে ভাগ পাবো সে জিতলে। আর এক লোক আছে, ইউকাতুল লিযিকরি, সে খ্যাতির জন্য, বীর বাহাদুর, বীর পুরুষ, তার খ্যাতি যাতে ছড়িয়ে যায় মানব জাতির মাঝে, ইতিহাসের পাতায় যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে যে অমুক বীর যোদ্ধা ছিল, হ্যাঁ, এই জন্য সে এসছে, সুনামের জন্য এসছে। ওয়ারাজুল ইউকাতিল, আর আরেক লোক লড়াই করছে, লিওরা মাকানো, যাতে করে সবাই দেখে যে কেমন তার গায়ে শক্তি আছে, কেমন সে পারদর্শী, হ্যাঁ, রণকৌশলে, যুদ্ধবিদ্যাতে কত পণ্ডিত, হ্যাঁ, তার বাহাদুরি দেখাবার জন্য। ফামান ফি সাবিলিল্লাহ, তাহলে ফি সাবিলিল্লাহ কাকে বলবো? এরা সবাই কি ফি সাবিলিল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কোয়ালিটির লোক ফি সাবিলিল্লাহ বলে, বাকি সবগুলি ফি সাবিলিত তাগুত, ফি সাবিলিল্লাহ নাই, ফি সাবিলি শয়তান। মান কাতালা, যেই ব্যক্তি সশস্ত্র লড়াই করল, লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, যাতে করে আল্লাহর কালেমা উঁচা হয়, আল্লাহর কালেমা আল্লাহর জমিনে উঁচা, আল্লাহর কালেমা উঁচা হলে আল্লাহর দিন শক্তিশালী হবে, আল্লাহর দিন শক্তিশালী হইলে আল্লাহর বান্দা মুমিন মুসলিম শক্তিশালী হবে। যদি এই উদ্দেশ্য থাকে ইসলামকে শক্তিশালী করা, ইসলামকে আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দাদের পর্যন্ত সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য রাস্তাকে সুগম করে দেওয়া, এই উদ্দেশ্য যদি হয় ফব অফিস হবে, তাহলে সেই হচ্ছে আল্লাহর রাস্তায়। আল্লাহর কালেমার সাথে যদি লড়াই করে তাহলে ফিসাবিলিল্লাহ, তাহলে কেউ যদি দুনিয়ার গরজে লড়াই করে তাহলে ফিসাবিলিল্লাহ নয়, অবশ্যই নয়। রাওয়াহুল বুখারি মুসলিম, হাদিস সহিহ বুখারি এবং সহিহ মুসলিম, সহিহ বুখারি 2599, সহিহ মুসলিমের 3525। শেষখানে শেষখানে একটি বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে যতগুলি শহীদ পড়লাম হুকমি শহীদ, তার মধ্যে একটা হচ্ছে সাহেবুল হারাতে বা হারিকে, যে জ্বলে মারা যাবে সে হচ্ছে শহীদ। যদি তাওহীদ ঠিক থাকে, বড় শিরক নেই, বড় শিরক নেই, ছোট শিরক থাকলেও আল্লাহ মাফ করবে, তাওহীদ ঠিক আছে, বড় শিরক নেই, বড় বেদাত মোকাফেরা নেই, বেদাত থাকলেও শহীদ হতে পারে, ছোটখাটো বেদাত থাকলে, বড় বেদাত নেই যে ইসলাম থেকে বেরিয়ে যাবে এরকম বেদাত নেই। পাঁচত্ব সলাত আছে কমপক্ষে, মুসলিম মুসলিম হওয়ার জন্য পাঁচত্ব সলাত, পাঁচত্ব নামাজ আছে। আর যদি আগুনে জ্বলে মারা যায় কেউ, তাহলে সে ইনশা আল্লাহ তাআলা শহীদ, সে হচ্ছে ইনশা আল্লাহ তাআলা শহীদ। জি, তো বড়ই দুঃখজনক এই দুর্ঘটনা, বড় মর্মান্তিক ঘটনা, সুবহানাল্লাহ, কি ভয়াবহ এই অবস্থা। যে ঢাকায় চকবাজারে গত কয়েকদিন আগে, তাই না, কিবারে বুধবারে নাকি ভাই, হ্যাঁ বুধবারে মনে হয় এই যে ঘটনা হয়েছে, ঘটনা আগুন লাগান, আর তাতে অনেক লোকের মারা গেছেন। এই আগুন লাগাটি রাতে ছিল নাকি, মানুষ বের হইতে পারেনি রাতে, না দিনে ছিল, রাতে খুব বেশি রাত তো নয় মনে হয়, হ্যাঁ সাড়ে দশটায়। আচ্ছা, তো এই যে নারী পুরুষ শিশু বৃদ্ধ অনেকেই মারা গেছে, মৃত্যুর সংখ্যা আল্লাহ ভালো জানে কত রয়েছে, তাদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করেন, জান্নাতুল ফিরদাউস আল্লাহ উচ্চ স্থান তাদেরকে দান করেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন, তাদের যে ভুল ভ্রান্তি গুলি রয়েছে অজান্তে করেছে আল্লাহ, এই সব ভুল ভ্রান্তি যেন আল্লাহ যেন মাফ করে দেন তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহের মাগফিরাত করেন এবং তাদের বারজাখী জীবনকে সুখী করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম বালা মুসিবত থেকে মুসলিমদেরকে বাঁচিয়ে রাখেন, মুমিনদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন ওইসব ভাই বোনদেরকে, যেসব ভাই বোনদের আত্মীয় স্বজনরা এতে এই দুর্ঘটনায় মারা গেছে বা জ্বলেছে, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এবং যারা আহত হয়ে বা জ্বলে এখনো বেঁচে আছে আল্লাহ তাদেরকে যেন পূর্ণ শিফা আরোগ্য দান করেন, আল্লাহ রাব্বুল দ্রুত যেন তাদেরকে আরোগ্য দান করেন। আল্লাহ রাব্বুল কাছে আবার দোয়া করি আল্লাহ সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন সমস্ত রকমের বালা মুসিবত থেকে পরীক্ষা থেকে আজাব থেকে বাঁচিয়ে রাখেন, আমাদের গুনাহের কারণে পাপের কারণে আল্লাহ আমাদের পকড়াও না করেন, এবং আমাদেরকে এইরকম যেকোনো দুর্ঘটনা থেকে আমাদেরকে ভালো শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, সংশোধন করে রবের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তৌহিদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, শিরক বিদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। মুসলিম জাতির অধিকাংশ বেনামাজি, আল্লাহ তাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, অধিকাংশ লোক শিরক বিদাতে লিপ্ত রয়েছে শিরক বিদাত থেকে মুক্ত করে দাও, তাদেরকে তৌহিদ বোঝার তৌফিক দাও, সুন্নাতকে আঁকড়ে ধরার তৌফিক দাও, নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করো, তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করো, যারা দুনিয়া থেকে চলে গেছেন ইমানের অবস্থায় তাদেরকেও মাফ করো, আর যারা আসেন তাদেরকে ইমানের অবস্থায়, যারা নেই তাদেরকে ফিরে আসার তৌফিক দান করো, যারা ইমানের অবস্থায় আল্লাহ তাদেরকে ইস্তেকাম অটলতা দান করো, দিনের ওপর প্রতিষ্ঠিত রাখো, তাওহীদ সুন্নতের উপর কায়েম রাখো, আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, তুমি আমাদেরকে পকড়াও করিও না, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين، ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا، ربنا إنك رؤوف رحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، وجزاكم الله.